بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي يا أيها المدثر هي بسرات شاديتو قم فأنذر اتو ار شتركو کرو وربك فكبر ايبن تمار پرتبالوك سرشتتو گھشنا کرو وثيابك فطهر تمار پرچھت پبیترو راکھو والرجز فهجر پتلی کتا پریار کریا چلو ولا تمنن تستكثر ادھیک پاوار پتشای دان کریونا ولربك فصبر ایبن تمار پرتبالوك ادش دھرج دھارن کرو فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ جَدِنْ شِنْغَائِ فُتْكَرْ جَاهُ هُوِبِ فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ شَيْدِينْ هُوِبِ اَكْ شَنْكُتَرِ دِينْ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٌ جَهَا كَافِدْ جِنَّ شَهَجْ نَوِي ذرني ومن خلقت وحيدا چھڑیا داو আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকী وجعلت له مالا ممدودا আমি তাহাকে দিয়াছি বিপুল ধন সম্পদ وبنين شهودا এবং নিত্য সঙ্গী পুত্রগণ ومهدت له تمهيدا এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ ثم يطمع أن أزيد يار پروشه کامنا کاره جي آمي تحاكي آرو اوثيق دي كلا إنه كان لآياتنا عنيدا نا تحا ہوئي بنا شتو آمان ندرشن سمهر ادتت بردد چاري سأرهقه صعودا آمي اچري تحاكي چڑائي بشاستير پهاڑي إنه فكر وقدر شتو چنتا کرلو ابن شدھانتا کرلو فقتل كيف قدر وبشبت حوكشه كمون کريا شئي شدھانتا کرلو ثم قتل كيف قدر آرو وبشبت حوكشه كمون کريا شئي شدھانتا اپنیتا ہوئلو ثم نظر شئ آبار چاہیا دیکھلو ثم عبس وبسر অতঃপর সে ভ্রু কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল অতঃপর সে পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল এবং ঘোষণা করিল ইহা তো লোক পরস্পরে প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় ইহা তো মানুষেরই কথা আমি তাহাকে নিক্ষেপ করিব সাকারে তুমি কি জানো সাকার কি উহা উহাদেরকে জীবিত অবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায় ছাড়িয়া দিবে না ইহা তো গাত্র চর্ম দগ্ধ করিবে সাকার তত্ত্বাবধানে রইয়াছে ১৯ জন প্রহরী ওয়া মা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকাতান ওয়া মা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযীনা কাফারু লিয়াসতাইকিনা আল্লাযীনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদা আল্লাযীনা আমানু ঈমানান ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি ফেরেশতাদেরকে করিয়াছি জাহান্নামের প্রহরী